അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹി വബറകാതുഹു. അൽഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ വസ്സലാത്തു വസ്സലാമു അലാ റസൂലിഹിൽ കരീം വഅലാ ആലിഹി വസഹ്ബിഹി അജ്മഈൻ. আজকে এই বৈঠকেও জীবজাত সর্বনাশ জীবঘটিত একটি পাপের কথা, সেটা হচ্ছে চুগলি করা। চুগলি করা কাকে বলে আপনারা জানেন, চুগলখোর কাকে বলে সেটা সমাজে কারো অজানা নাই। একজনের কথা অন্যজনকে লাগিয়ে দেওয়া, যার বিরুদ্ধে হল তাকে গিয়ে লাগিয়ে দেওয়া, বলে দেওয়া যে তোমার জন্য অমক এই কথা বলছে। উদ্দেশ্যটা কি? তাদের মাঝে কি হয়ে যাক, লেগে যাক, তাদের মাঝে মনোমালিন্য আছে বেড়ে যাক, তাদের মাঝে ঝগড়া সৃষ্টি হোক, তাদের মাঝে এইভাবে মতবিরোধ আরো হোক, এই বলে এর কথা ওকে লাগিয়ে দিয়ে আরো সর্বনাশ করা, একে বলে চুগলখড়ি করা। কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি সম্পর্কে মন্দ কথা বলে ফেললে তা ওই ব্যক্তির নিকট গোপনে পৌঁছে দিয়ে তার মন ভারী করা, তার কান ভারী করা। অনেক সময় কথা যা বলা হয় সেই কথাটাকে বাড়াবাড়ি করেও বলে, অনেক সময় সত্যের সঙ্গে কিছুটা মিথ্যা জড়িয়ে দেয়, অনেক সময় সুর বদলে কি হয় সেটাকে আরো বেশি করে দেয়, অনেক সময় প্রসঙ্গ আলাদা। আমি একটা উদাহরণ দিই, নিজের একটা অভিজ্ঞতা থেকে উদাহরণ দিই। আমরা একদিন বসে আছি এক জায়গায়, এমন সময়ে খবর এলো যে অমুকের ছেলে পানিতে ডুবে মারা গেছে। সত্য ঘটনা, পানিতে ডুবে মারা গেছে। আমরা হাঁপান ছেলেটা মারা গেল, সবাই আফসোস করতে লাগলো। ইত্য অবসরে একজন বলে উঠল যে জানেন ওই ছেলেটার নাম কি জানেন? আমরা ছেলেটার নাম কি তো বলি, ছেলেটার নাম রেখেছে হামদুল্লাহ কাসির। তো হামদুল্লাহ কাসির নাম শুনে, যেহেতু নামটা হচ্ছে কি একটা অপরিচিত দেশে এরকম নাম সাধারণত হয় না, অবশ্য সৌদি আরব এসে জানলাম কারো নাম বিসমিল্লাহ, কারো নাম মাশাআল্লাহ, হ্যাঁ কারো নাম হামদুল্লাহ, কারো নাম জারুল্লাহ, এটা হয়। কিন্তু হামদুল্লাহ কাসির আমাদের দেশে সাধারণত নাম হয় না। এই নাম শুনে হাসি এলো, আমি না আমি সহ আরো অনেকে হাসলো এই নামটা শুনে, কই ছেলেটার নাম শুনে যে ছেলেটা মারা গেছে। এবারে সেই বাড়িতেই এক মেয়ে কাজ করত, কাজের মেয়ে, সে গিয়ে যার ছেলে মারা গেছে তার মাকে গিয়ে বলল যে তোমরা এদিকে ছেলে মরে গেছে বলে কান্নাকাটি করছো, ওদিকে দেখো গা ওরা হাসাহাসি করছে। কেমন হলো কথাটা? আমরা হাসাহাসি করলাম ছেলে মারা গেছে বলে, নাকি ছেলেটার নাম শুনে? এখন সমস্যা হলো, যেহেতু ঘটনাটা একই সাথে ঘটছে, পরস্পর পাশাপাশি ঘটছে, একই সময়ে ঘটছে, তার জন্য একটা কারণকে অন্যভাবে চাপিয়ে দিয়ে চুগলমি করে দিল, চুগলখড়ি করে দিয়ে তা আমাদের মাঝে দুশ্মনী বাড়িয়ে দিল, এবং তার ফলে ওই ছেলের বাবার সাথে আমাদের প্রায় কয়েক বছর কথাবার্তা নেই। কি জন্য? যে আমার ছেলে মারা গেছে, দেখা করতে আসার জায়গাতে সে আমার ছেলে মারা গেছে বলে হেসেছে। ভাই, তোমার ছেলে মারা গেলে আমরা হাসবো কেন? তাতে আমাদের লাভ কি? তোমার ছেলে মারা গেলে আমাদের লাভ থাকতো তাহলে হাসতাম, হেসে তো হয় না। সেটা না বুঝেই ওই চুগলখোরের কথা শুনে প্রায় কয়েক বছর কথা ছিল না। হলোটা কি? এক কারণে হাসলাম, সেই কারণটা চেঞ্জ করে যেহেতু একই সময়ে সেই কারণের উপর চাপিয়ে দিয়ে চুগলখড়ি করে বলে দিল যে এই কারণে হাসলো। চুগলখোররা এইভাবেই ফাসাদ সৃষ্টি করে, এইভাবেই ঝগড়া সৃষ্টি করে, এইভাবেই মনোমালিন্য সৃষ্টি করে, কারো কাছে গোপনে অন্যের বিরুদ্ধে নালিশ করে প্রথমোক্ত ব্যক্তির মন বিগড়ে দেওয়া। হয়তো আপনার সঙ্গে ওনার একটু বেশ ভালো মিল আছে, কথায় কথায় কোন একটা সম্পর্কে কোন সময়ে মানুষের আলোচনা করতে গিয়ে হয়ে যায়, বেরিয়ে যায়, তখন ওই কথাটা নিয়ে গিয়ে ওকে লাগিয়ে দিল, দেখো তোমার জন্য এরকম বলছে। বন্ধুত্ব ছিল, বিগড়ে গেল, লাগানি ভাঙানি করে দুই ব্যক্তির মাঝে, দুই বন্ধুর মাঝে, দুই ভাইয়ের মাঝে বা দুই আত্মীয়ের মাঝে, তারপর স্বামী স্ত্রীর মাঝে, শাশুড়ি বউয়ের মাঝে, তারপর আপনার জামাই শ্বশুরের মাঝে, জামাই শাশুড়ির মাঝে, শালা বুনাইয়ের মাঝে বিভিন্ন বিভিন্ন ভাবে এক অপরের মাঝে এক অপরকে বলে চুগলখড়ি করে দুই গোত্র বা দুই দেশের মাঝেও শত্রুতা সৃষ্টি করা হয়, আর এর নামই হচ্ছে চুগলখড়ি করা বা চুগলি করা। অমুক তোমার বিরুদ্ধে বলছে বলে চুগলখোর কত প্রেম ও ভ্রাতৃত্ব নষ্ট করে, কত সম্প্রীতি ও সম্পর্ক নষ্ট করে, তার নজির বাস্তবে বহু পাবেন, পরিবেশে বহু পাবেন। হিংসা বিদ্বেষ ঘৃণা স্বার্থপরতা কোপজ ও কামজ দোষের কারণে যার নিকট চুগলি করা হয় তার তুষ্টি লাভ মনোরঞ্জনের উদ্দেশ্যে, মানে আপনার উদ্দেশ্যটা কি আপনি তার কাছে বললেন কেন, তখন যাতে করে সে আপনাকে ভালো লোক মনে করে যে আপনি তার কথাটা বলে দিলেন, তার মানে আপনি তাকে ভালোবাসেন। তাই তো দেখো আমার বিরুদ্ধে কথা বলেছে আমাকে এসে বলে দিল, তার মানে আপনি আমার কাছে অবশ্যই ভালো হবেন। এই তুষ্টি লাভ বা মনোরঞ্জনের উদ্দেশ্যে চুগলখড়ি করে, চুগলি করা হয়, তার কোন প্রকার ক্ষতি সাধন করার উদ্দেশ্যে চুগলি করা হয়। এবারে কথাটা লাগিয়ে দিল যাতে করে এর কোন ওর দ্বারাতে ওর ক্ষতি হয়। আর মানুষের মাঝে ফিতনা ও ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে চুগলখোর তার এই ছোট অস্ত্র জিহ্বাকে ব্যবহার করে। এখানে স্পষ্ট যে চুগলি করা বা লাগান ভাগানো বলে দেশে হারাম এবং কাবিরা গোনা। এ সম্বন্ধে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওয়ালা তুতে কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আযিম। অনুসরণ করো না তার কথা মেনো না, তার কথা শোনো না, অনুসরণ করো না তার যে কথায় কথায় কসম খায়। জেনে রাখবেন যে কথায় কথায় কসম খায় তার কথা মিথ্যা হয়, কসম কথায় কথায় কসম খেতে হয় না, এই জন্য অপ্রয়োজনে কসম খেতে হয় না। প্রয়োজন হলে যখন মিথ্যা মনে করা হবে তখন কসম খাও। কিন্তু অনেকে আছে যে ঠাকুর ঘরে কেড়ে বলে দাদা আমি কলা খাইনি, তাকে জিজ্ঞেস করে নি কলা খেয়েছো কি না খেয়েছো, খালি কেড়ে বলাতে সে নিজের চুরিটা নিজেই ধরা পড়ে, নিজের চুরিটা নিজেই প্রকাশ করে। ঠাকুর ঘরে কেড়ে বলে আমি কলা খাইনি, এমনও মানুষ আছে। খবরদার, কথায় কথায় যারা কসম খায় তাদের অনুসরণ করো না। হাম্মাযিম মাশাইম বিনামিম, যারা লাঞ্ছিত, যারা পশ্চাতে নিন্দা করে, পেছনে নিন্দা করে, আর যে একে অপরের কথা লাগিয়ে বেড়ায়, হাম্মাযিম মাশাইম বিনামিম, চুগলখড়ি করে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করছেন যে এই রকম লোকের খবরদার অনুসরণ করো না, এদের কথা মেনে নিও না, কারণ এরা হচ্ছে এই রকম যারা মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করে। আর এই জন্য কোরআনে আবু লাহাবের স্ত্রীকে ইন্ধন বাহিকা বলা হয়েছে, কি বলা হয়েছে, হাম্মালাতাল হাতাব মানে হয় হাতাব মানে হচ্ছে লাকড়ি, কাঠ, জ্বালানি, যে কাঠ বহন করে। তো আবু লাহাবের স্ত্রী কি জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতেন, কারণ তো কি উদ্দেশ্যটা কি, ইন্ধন বাহিকা, তার মানে ওই যে চুগলখড়ি করে বেড়াত, ওই মোহাম্মদের চুগলখড়ি, ওই অমুকের চুগলখড়ি, চুগলখড়ি করে বেড়াত, এই জন্য তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব। আর ইন্ধন বাহিকা এর ব্যাখ্যায় অনেক ব্যাখ্যাতা অনেক মুফাসসির বলেছেন ইন্ধন অর্থাৎ চুগলি, যেহেতু সে চুগলি করে বেড়াত, আর চুগলি অগ্নির ইন্ধনের মতোই, তাই তাকে ইন্ধন বাহিকা বলা হয়েছে। চুগলখোর মন্দ খবর বহন করে, চুগলখোর মন্দ খবর বা খারাপ খবর বহন করে, আর যে মন্দ খবর বহন করে তাকে কোরআন মাজিদে ফাসেক বলে অভিহিত করা হয়েছে, এবং মুমিনদেরকে তার ওই সংবাদে নিশ্চিত হবার জন্য বাচ বিচার করতে বলা হয়েছে, পরীক্ষা করে নিতে বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ইমানদাররা, যখন ফাসেক কোন খবর আনয়ন করে, ফাসেক যখন কোন খবর নিয়ে আসে, তখন তোমরা সেটাকে জাজ বাছাই করে নাও, বিচার করে নাও, পরীক্ষা করে নাও, দেখো খবরটা সত্যি না মিথ্যা, সে যা বলছে সেটা ঠিক কি না বিচার করে নাও। এমনও হতে পারে যে তার কথা শুনে এমন কিছু করে বসলে অজ্ঞাত অজানা অবস্থায় না জানা অবস্থায়, আর তারপরে যা করলে তার উপরে তোমরা লজ্জিত হও, তার উপরে তোমরা শর্মিন্দা হও, তোমরা শরমে পড়ো, তোমরা লজ্জায় পড়ো। এই জন্য নিষেধ করেছেন যে খবর বাছাই করে নেবেন, যাচাই করে নেবেন, তারপরে এই শ্রেণীর খবরে বিশ্বাস করবেন, কারণ সে হচ্ছে ফাসেক। আর বুঝতেই পারছেন যদি কাফের হয় তাহলে তার খবর বিচার করতে হবে না হবে না? যদি ফাসেকের খবর হয়, ফাসেক মোমেন না মোমেন না? ফাসেক মোমেন, কিন্তু কাফের সে মোমেন, কাফেরকে তো মোমেন বলাই হয় না। তাহলে ফাসেকের খবর মোমেন হওয়া সত্ত্বেও যদি জাত বাছাই করা হয়, তাহলে কাফেরের খবর পরীক্ষা করা হবে না হবে না? নাকি বিবিসি লন্ডন বলছে বা অমুক জায়গা থেকে খবর শুনলেন আর বাস আল্লাহ তুল বিশ্বাস করে নেবেন? মুসলমানদের বিরুদ্ধে বহু খবর প্রচার হচ্ছে, সেই খবরগুলো বিচার প্রচার করার আগে, সেই খবরগুলো বিশ্বাস করার আগে আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, মানে দুর্ভোগ সেই লোকদেরকে যারা সামনে নিন্দা করে আর পেছনে নিন্দা করে, সামনেও নিন্দা করে আর পিছনেও নিন্দা করে, লোকদের নিন্দা করে বেড়ায়। পশ্চাতে নিন্দাকারীর ব্যাখ্যায় অনেকে বলেছেন সে হল চুগলখোর, যে পেছনে চুগলখড়ি করে বেড়ায়, অতএব তার জন্য হচ্ছে ওয়াইল দোজক, তার জন্য হচ্ছে দুর্ভোগ, জাহান্নামের একটা ওয়াদি হচ্ছে ওয়াইল এই রকম লোকের জন্য যারা চুগলখড়ি করে বেড়ায়। আপনারা শুনেছেন হযরত নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালামের স্ত্রীর কথা, যে স্ত্রী ছিল ঠিকই কিন্তু নবী খেয়ানত করেছিল। নবী খেয়ানত করা মানে কি? বলা হয়েছে যে নবী চুগলখড়ি করে বেড়াত। অনেক স্ত্রী আছে স্বামীকে মানে না, স্বামীর সঙ্গে সংসার করে, স্বামী তাকে নিয়ে বাধ্য হয়ে সংসার করে থাকে। আর এই কথা আপনারা জানেন যে সব সংসার ভালোবাসার সংসার হয় না, অধিকাংশ সংসার হয় তাসের ঘর, কাঁচের মহল, শিশমহল যাকে বলে, একটু ঢিল মারলেই ভেঙে চুরমার হয়ে যায়। অধিকাংশ সংসার চলে হয় চাপে না হয় ঠেলায়, টানে আর না হয় ঠেলায়, ঠেলে ঠেলে ঠেলে ঠেলে চলছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, তবুও সংসার করতে হয়, তাই না? এখন এইরকম মহিলা যে নবীকে চায় না, নবী চুগলখড়ি করে বেড়াচ্ছে, তবুও নবী তাকে নিয়ে সংসার করতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু আল্লাহ উদাহরণ দিচ্ছেন কাফেরদের জন্য, নূহ আলাইহিসসালামের স্ত্রী, লূত আলাইহিসসালামের স্ত্রী, যারা দুজন ভালো বান্দা, মানে ভালো নবী, নূহ নবী, লূত নবী, তাদের স্বামিত্বে ছিল, তাদের সংসারে ছিল, কিন্তু তারা খানাতা হুমা, তাদের খিয়ানত করলো। আর খিয়ানতটা কি? ওই চুগলখড়ি করে বেড়াতো, বিশ্বাসঘাতকতা করে বেড়াতো। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফালাম ইউগনিয়ান হুমা মিনাল্লাহি শাইআ, নবী তার জন্য নিজের স্ত্রীর জন্য কিছুই করতে পারলেন না, পারবেন না। আচ্ছা, কোন নবী ক্ষমতা নিজের স্ত্রীকে বাঁচিয়ে নেবেন, কিংবা নিজের মা বাপকে বাঁচিয়ে নেবেন, কিংবা নিজের ছেলেকে বাঁচিয়ে নেবেন? আচ্ছা ক্ষমতা? আল্লাহ তাআলা বলছেন, ফালাম ইউগনিয়ান হুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছ থেকে, আল্লাহর আজাব থেকে বাঁচাবার জন্য ওই নবী কিছুই করতে পারবেন না। আর ওয়াকিলাত খুলান নার মা দাখিলিন, বলা হলো তোমরা প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। কাদেরকে বলা হবে? ওই দুই স্ত্রীকে, যে স্ত্রী স্বামীকে মানেনি। স্বামী আসলে স্ত্রী হবে স্বামীর মতো, স্বামীর মনের মতো, স্বামী হবে বোতল আর স্ত্রী হবে পানির মতো, মানে ঢেলে দিলেই যেমন যতটা দরকার ঠিক সেই রকম হয়ে যাবে। এ নয় যে আমি শক্ত হয়ে থাকবো, আমার বোতল লম্বা আছে আমি চওড়া হয়ে থাকবো, তাহলে পরে তো হবেই না। স্বামী স্ত্রী দুটো সংসার, দুটো চাকা, দুটো চাকার মধ্যে একটা অচল হলে সংসার চলে না। স্বামী স্ত্রী সংসার নৌকা চালানোর মতো, দুটো লোক নৌকা চালায়, তাই না? এটাকে কি বলে? এটাকে দাঁড় টানা বলে, না দাঁড় টানা বলে। এখন স্বামী যদি সামনের দিকে দাঁড় টানছে, স্ত্রী বলছে আমি পেছনের দিকে দাঁড় টানবো, ও এইদিকে ঠেলছে ও এইদিকে ঠেলছে, তার সংসার কি হবে? অচল হবে না? হবে না, অচল হয়ে যাবে। এখন স্বামীর মনের বিরুদ্ধে যদি স্ত্রী হয়, কিংবা স্বামী যা বলে তার উল্টো যদি স্ত্রী করে, তাহলে তো বুঝতেই পারছেন সংসার অচল। এই জন্য লূত আলাইহিসসালামের স্ত্রী এবং নূহ আলাইহিসসালামের স্ত্রী দাওয়াতি কাজে তাদের সঙ্গ পাননি, আল্লাহ আকবার, তাদের কত কষ্ট। উল্টে সেই স্ত্রী চুগলখড়ি করে বেড়াতো। এখন আপনার স্ত্রী যদি আপনার চুগলখড়ি করে বেড়ায়, তো আপনার কষ্ট হবে না? হবে না, আল্লাহ আকবার। আপনার যে কাজ সেই কাজের উল্টো কাজ করছে, আপনি হয়তো কোনো জিনিস গোপন করতে চাচ্ছেন, আপনার স্ত্রী সেটাকে প্রকাশ করে দিচ্ছে, আপনার কোনো গোপন জিনিস আছে সেটাকেও বাইরে প্রকাশ করে বেড়াচ্ছে। আপনি হয়তো এমন কোন কাজ করেন যে কাজ আপনি প্রকাশ করতে চান না, হালাল কাজ কিন্তু মানুষের মাঝে প্রচার করতে চান না, যেটা লজ্জা লাগে, কিন্তু আপনার স্ত্রী বাইরে বলে বেড়াচ্ছে, হ্যাঁ কি আমার কাজ এই করে বেড়ায়। এমন যদি স্ত্রী হয় যে স্ত্রী আপনার মনের মতো নয়, যে আপনার মনের মতো চলে না, সেই স্ত্রীকে নিয়ে সংসার করা বড় কঠিন। এজন্য সব থেকে শ্রেষ্ঠ স্ত্রী কাকে বলা হয়েছে, যে স্ত্রী যাকে দেখলে কি হয়, জান জুড়িয়ে যায়, মন ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়, দেখলেই স্বামীর মন খুশ হয়ে যায়। আর সেই স্ত্রী যদি আপনার বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে চলে, সব সময় আপনার চুগলমি করে বেড়ায়, আপনার গীবত করে বেড়ায়, আপনার নিন্দা গেয়ে বেড়ায়, তাহলে বুঝতেই পারছেন এরকম স্ত্রীকে নিয়ে সংসার করা বড় কঠিন। কিন্তু এরকম স্ত্রী দুই নবীর পাল্লায় পড়ার ফলে তারা জাহান্নামে যাবে। বলা হবে ওয়াকিলা খোলা নারামাদ দাখিলিন, প্রবেশকারীদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো। সুতরাং চুগলি করা এক প্রকার খেয়ানত এবং বিশ্বাসঘাতকতা, যেটাকে কোরআনে খেয়ানত বলা হয়। ফাখানা তাহুমা, চুগলখড়ি করে নবীদের খেয়ানত করেছেন, স্বামীর খেয়ানত করেছিল এই দুই স্ত্রী। চুগলি দ্বারা চুগলখোর মুসলিমদের কষ্ট দিয়ে থাকে, অবশ্যই কষ্ট দিয়ে থাকে, পরের সম্ভ্রম লুটে থাকে, পরের ইজ্জত নিয়ে কথা বলে, ফিতনা সৃষ্টি করে থাকে, যার প্রত্যেকটাই হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল নাম্মামু লা ইয়াদখুলুল জান্নাহ, চুগলখোর জান্নাতে যাবে না, চুগলখোর জান্নাতে যাবে না। এখানে তিনি দুটি কবরের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, সাহাবাদের সঙ্গে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে পার হলেন, দেখলেন দুটো কবর। সেই কবরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেই কবরে কবরবাসী দুজনের কি হচ্ছিল, আজাব হচ্ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জানতে পারলেন যে কবরে আজাব হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো এদের কবরে আজাব হচ্ছে, আমা ইন্নাহুমা লা ইউআযযাবান ওয়ামা ইউআযযাবান ফি কাবীর, এদের আজাব হচ্ছে কিন্তু কোন বড় বিষয়ে আজাব হয়নি। তার মানে যে কারণে আজাব হচ্ছে, সেই যে পাপের কারণে আজাব হচ্ছে, সেই পাপটা বড় পাপ ছিল না। তারপরে ও আল্লাহ নবী বললেন, বালা ইন্নাহুমা কাবীর, আবার তিনি বললেন যে বরং সে দুটো কি ছিল, হ্যাঁ বালা ইন্নাহু কাবীর, বরং সে পাপটা বড়ই ছিল, মানে কাবিরা গুনাহ ছিল, কিন্তু সেই পাপ থেকে বাঁচা কোনো বড় ছিল না। গুনাহ বড় কিন্তু সেই পাপ থেকে, সেই বড় গুনাহ থেকে বেঁচে থাকা, দূরে থাকা কোনো বড় জিনিস ছিল না, সহজ জিনিস ছিল। কি করত, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, ওদের মধ্যে একজন চুগলখড়ি করে বেড়াত, যার কথা তাকে লাগিয়ে দিয়ে বেড়াত, শত্রুতা সৃষ্টি করত। ও আম্মাল আখারু ফাকানা লা ইয়াসতাতিরু মিন বাউলে, আর দ্বিতীয় লোকটা কি করত, নিজের পেশাব থেকে বাঁচত না, নিজের পেশাব থেকে দূরে থাকতো না, নিজের পেশাব থেকে সতর্ক হতো না। তার মানে পেশাব করতো গায়ে লেগে যেত, পেশাব করতো প্যান্টে লেগে যেত। যেমন আজকাল যারা দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে যদি পেশাব করে প্যান্টের বোতাম খুলে দিয়ে কিংবা প্যান্টের চেন খুলে দিয়ে, তো সেই পেশাবের ছিটা প্যান্টে এসে লাগবে না, লাগবে না, প্যান্ট তো পুরোটাই খোলা আছে। দাঁড়িয়ে পেশাব করলে সামনের দিক থেকে হাওয়া এলে একবারে লাগবে, পরোয়াই করে না, হয়তো বা সে প্যান্ট পেশাবে পানি নেয় কিংবা টিস্যু দিয়ে মুছে নেয়, কিন্তু মাটিতে পড়ার ফলে যে পেশাব ঘুরে, পেশাবের যে ছিটা ঘুরে সে প্যান্টে লাগে বা গায়ে লাগে, সেটা খেয়াল করে না, এই কারণে তার কবরে আজাব হচ্ছে। এই কারণে কবরে আজাব হচ্ছে, পেশাবের ছিটা থেকে নামাজের জন্য। বাকি থাকলেও সে যদি জানে যে আমার প্যান্টের পেশাবের ছিটা লেগে গেছে, তার নামাজ হবে না, হবে না, নামাজই হবে না, অপবিত্র কাপড় নিয়ে নামাজ হয় না। এই এমন লোক যার নামাজ বরবাদ, আর এই রকম শৈথিল্য করার জন্য, ঢিলেমি করার জন্য যে পেশাব করছে না করছে, গায়ে লাগছে না কোথায় লাগছে খেয়াল করে না, তার জন্য তার কবরে আজাব হচ্ছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল আনতে বললেন, সেটাকে ভেঙে দুই ভাগ করে, চিড়ে দিয়ে দুই ভাগ করে, এর কবরে একবার, ওই এর কবরে একটা, ওর কবরে একটা দিয়ে বললেন যে যতক্ষণ এই খেজুরের ডাল দুটি শুকিয়ে না যাবে, ততক্ষণ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবরের আজাব মাফ করে দেবেন। আমরা কি এরকম করতে পারি? আপনি কি বুঝতে পারেন যে কার কবর আজাব হচ্ছে? যদি কোনো পীর সাহেব বুঝতে পারেন তো ডাল দিয়ে দেবেন, যদি কোনো ইমাম সাহেব বুঝতে পারেন তো খেজুরের ডাল দিয়ে দেবেন, যতক্ষণ শুকনো থাকবে, ভিজে থাকবে, ততক্ষণ কি হবে, আজাব হালকা হয়ে যাবে। তো খেজুর ডালের বরকত না আল্লাহ নবীর হাতের বরকত, না আল্লাহ নবীর দোয়ার বরকত। আপনার হাতে সেরকমও নেই, আপনার খেজুর গাছও সেরকম নেই যে ডাল গেড়ে দিলে কবরের আজাব মাফ হয়। আমরা করতে পারি না, এটা আল্লাহ নবীর জন্য একটা বৈশিষ্ট্য, তিনি এরকম করেছিলেন, তার আমরা তার দেখে করতে পারি না। অনেকে টাটকা কবর যখন দেয় তখন এইভাবে খেজুর ডাল গেড়ে দেয়, ওই ওই হাদিস দিয়ে দলিল দেয়। কিন্তু ওই হাদিস দিয়ে দলিল দেওয়া তো হয় না, ওটা তো হাজি পুকুরের দলিল দিয়ে গাজী পুকুর দখল করার মতো। আল্লাহ নবী করেছিলেন, তার হাতে বরকত ছিল, তিনি জেনেছিলেন, আমাদের হাতে তো বরকত নেই। আমরা কুধারণা করে যদি সত্যি মানলাম যে হ্যাঁ কবর আজাব সবারই হয়, তো এটা কোত্থেকে জানলেন যে খেজুর ডাল গেড়ে দিলে পরে আজাব মাফ হবে, তাই হবে নাকি? না, এটা হতে পারে না, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈশিষ্ট্য ছিল। তারপরে একদিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল আদা, তোমরা কি জানো চুগলখড়ি কাকে বলে? চুগলখড়ি নকলুল হাদিস মিন বাদিন নাস ইলা বাদিন লিইফসিদু বাইনাহুম, মানে একজনের কথা যে একজনের বিরুদ্ধে বলেছে তাকে গিয়ে লাগিয়ে দেওয়া যাতে করে তাদের আপোষে লেগে যায়, ফাসাদ লেগে যায়, ঝগড়া লেগে যায়, বিবাদ লেগে যায়, মারামারি লেগে যায়, যুদ্ধ লেগে যায়, এই লাগিয়ে দেওয়ার জন্য খালি আগুন ধরিয়ে দেওয়া, বুঝতে পারছেন? এ হলো চুগলি করা। তিনি বলেন, জানো চুগলি কাকে বলে? ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একের কথা অপরকে লাগিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, এ হচ্ছে চুগলখড়ি। আর একটা হাদিসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু উম্মতি আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, আমার উম্মতে সবথেকে শ্রেষ্ঠ লোক হলো তারা যাদেরকে দেখলেই আল্লাহ স্মরণ হয়, দেখলেই, তার চেহারা দেখলে, তার চালচলন দেখলে, তার হাব ভাব দেখলেই আল্লাহ স্মরণ হয়, যে হ্যাঁ মানুষকে মুসলিমকে এভাবে হতে হয়, আল্লাহ এরকম আদেশ দিয়েছেন, আল্লাহ স্মরণ হবে। খিয়ারু উম্মতি আর শিরারু উম্মতি, আর সব থেকে আমার উম্মতে নিকৃষ্ট লোক, আমার মতে সব থেকে নিকৃষ্ট লোক হচ্ছে তারা, আল মাশাউন বিন নামিমা, যারা চুগলখড়ি করে বেড়ায়, নিকৃষ্ট বান্দা তারা যারা লোকের চুগলি করে বেড়ায়, আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, বন্ধুদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে বেড়ায়, আল বাগুন আল বরা আল আনাত, আর নির্দোষদের জন্য কষ্ট কামনা করে, নির্দোষদের মাঝে দোষ খুঁজে বেড়ায়, চিদ্দান্বেষণ করে, অথবা কষ্ট হোক, নির্দোষ অথচ কষ্ট হোক, এটা মনে প্রাণে চায়। চাকরি চলে গেছে, যাক ভালো, অনেক ভালো একটা ওভার টাইম পেয়েছে, নষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়, এটা হিংসা, এক প্রকার হিংসা। কিন্তু এই মানুষ হচ্ছে উম্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট, যারা লোকেদের ভালাই দেখতে পারে না, বন্ধুদের মাঝে সত্যতা সৃষ্টি করতে চায়, বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চায়, সম্প্রীতির মাঝে তারা বিদ্বেষ সৃষ্টি করতে চায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন চুগলখড়ি কত বড় একটা কাবিরা গুনাহ, যে গুনাহ ফলে মানুষ জাহান্নামে যাবে। কথিত আছে যে সলবদের এক ব্যক্তি তার কোন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গেলে সে তার নিকট অপর এক ব্যক্তি সম্পর্কে এমন কথা বলল যা অপছন্দনীয়। তা শুনে তিনি বললেন, আরে ভাই, তুমি তো বড় লম্বা গীবত করলে, এতে তুমি তিনটি ক্ষতি করলে। একজনের কথা এসে আমাকে বললে, সে আমার বিরুদ্ধে বলেছিল, এতে তুমি তিনটে ক্ষতি করলে। কি? আমার ওই ভাইয়ের প্রতি আমার মনকে বিদ্বেষ পূর্ণ করে দিলে, আমি ওকে ভালোবাসতাম, এখন তুমি যা বললে খালাস, ও তো আমার মন থেকে, আর সত্যি একবার শুনলে তোর মন থেকে পড়ে যাবে, চোখ থেকে পড়ে যাবে, ভালোবাসার বন্ধন কি হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। ওকে ভালোবাসতাম, তুমি এমন কথা বললে যে আমার আজ থেকে ও আমার মন থেকে চলে গেল, এর কারণে তুমি আমার হৃদয়ে বিক্ষিপ্ত, আমার হৃদয়কে বিক্ষিপ্ত করলে, আর এই কথা বলে তুমি আমার হৃদয়টা বেশ প্রশান্তিত ছিল, এখন শুনলাম আমার মনের মধ্যে ঘটপটনি, আমার মনের মধ্যে উত্থান পতন, উথাল পাতাল শুরু হয়ে গেল, যে লোকটা আমার বিরুদ্ধে এই কথা বললো, যাকে ভালো মনে করতাম সে আমার বিরুদ্ধে এই কথা বললো, এইরকম মনে হতে হতে আমার মনে তুমি এইরকম বিক্ষিপ্ততা সৃষ্টি করলে। আর নম্বর তিন, তোমার আমানতদার ব্যক্তিত্বকে কলঙ্কিত করলে, তুমি যে একজন আমিন বলে আমানতদার ছিলে, সেটা তো তুমি নিজেকে কলঙ্কিত করলে, যেহেতু তুমি চুগলখড়ি করলে, যেহেতু তুমি চুগলখড়ি করলে, তাতে তোমার ব্যক্তিত্ব নষ্ট হল। রাজা সুলাইমান বিন আব্দুল মালিক এক ব্যক্তিকে বললেন, আমি শুনলাম যে তুমি আমার দুর্নাম গিয়ে এই এই বলেছ। দেখছেন, রাজা একজন লোককে বলছেন যে আমি শুনলাম তুমি আমার বিরুদ্ধে এই বলছ। আজকাল ফেসবুক বা অন্যান্য জায়গায় আপনারা দেখবেন সব থেকে শ্রেষ্ঠ জিহাদ কি, কি অত্যাচারী বাদশার বিরুদ্ধে হক কথা বলা, বিরুদ্ধে অত্যাচারী বাদশার বিরুদ্ধে হক কথা না, অত্যাচারী বাদশার সামনে হক কথা বলা সব থেকে শ্রেষ্ঠ জিহাদ, দুটোকে এক। যেমন এখন আমি বসে বসে বাদশাকে গালি দিতে পারি, যেমন ফেসবুকে লোকেরা দিচ্ছে একে অপরকে গালাগালি করছে, ঘরে বসে রাজার উজির মারছে, ঘরে বসে রাজার মাকে গালি দিচ্ছে, ধরা তো কেউ নেই। এখন যদি আমি একজন অত্যাচারী বাদশার সমালোচনা করে গালি দিই, হ্যাঁ হক কথা বলি, এটা কি আমার জিহাদ হলো? এই মেম্বারে বসে, কোথায় জলসাতে বসে, কিংবা কোন মিটিং মিছিলে রাজার বিরুদ্ধে খুব গাইছেন, খুব স্লোগান দিচ্ছেন, এটা আমাদের জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ। আরে এটা শ্রেষ্ঠ জিহাদ না, এ শ্রেষ্ঠ জিহাদ ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, মিম্বরের উপরে লোকদেরকে বললে এটা গীবত, এটা রাজার বিরুদ্ধে কি করা হয়, রাজার গীবত করা হলো, এটা তো শ্রেষ্ঠ জিহাদ করতে গেলে তো গীবত হলো। শ্রেষ্ঠ জিহাদ হলো সেইটা যেটা তুমি রাজার সামনে গিয়ে বলবে, যাও রাজ দরবারে, রাজ দরবারে গিয়ে রাজার সামনে বসে অথবা দাঁড়িয়ে বলো, রাজা মশাই আপনার এটা অন্যায়, হক কথা বলো দেখি, রাজার সামনে বলতে হবে। তাও রাজার সামনে বলতে সবারই সামনে না, রাজাকে নির্জনে বলতে হবে, রাজাকে গোপনে বলতে হবে, তবেই হবে সেটা শ্রেষ্ঠ জিহাদ। ইনি রাজা সুলেমান বিন আব্দুল মালিক, তিনি একটা লোককে ধরে বললেন, আমি শুনলাম তুমি আমার দণ্ডাপ করে বেড়াচ্ছ। লোকটি বলল, কিন্তু আমি তো এরকম বলিনি, আপনি যেমন বলছেন আমি এরকম বলিনি, এটা সত্যি আমি আপনার বিরুদ্ধে বলেছি, হয়তো এরকম বলেছি, কিন্তু আমি আপনি যেটা যেরকম বলছেন আমি ওরকম বলিনি। সুলাইমান বললেন, কিন্তু যে আমাকে বলেছে সে কিন্তু সত্যবাদী, আমাকে যে কথাটা বলেছে তোমার ব্যাপারটা সে কিন্তু সত্যবাদী, তাকে তুমি মিথ্যাবাদী বলে জানি না। কিন্তু লোকটা বলল, চুগলখোর কোনদিন সত্যবাদী হয় না, যে চুগলখড়ি করে সত্যবাদী হয় না, কারণ চুগলখোর যদি হুবহু কথাটা সে নকল করে তো পারে না, ওগুলো সুর বদলে যায়, সুর বদলে গেলেই বাস আপনার মনে কি হয়, মন খারাপ হবে, আপনার মন খারাপ হবে। এখন আপনি এখানে বললেন যে হুজুর আছেন, গেলে পরে কথা বলেন না, উনি খুব ব্যস্ত থাকে, হলো একটা কথা, গেলে কথা বলেন না, উনি খুব ব্যস্ত থাকেন। এখন উনি আমার কাছে গেলেন, হুজুর হিলাল বলছে আপনি নাকি খুব অহংকারী মানুষ, কারোর সঙ্গে কথা বলেন না, দেখলেন কথাটা কি হয়ে গেল, পাল্টে গেল। কিংবা যদি অহংকারী নাও বলে, আপনি নাকি কেউ এলে পরে কথা বলেন না, কে বললো, এটা রাগ হবে না, হবে না, আমি কারো সঙ্গে, কিন্তু আমি উনি কি হিসাবে বলেছেন, উনি ব্যস্ত থাকেন, সব সময় লিখেন কিংবা পড়েন কিংবা কিছু করেন, ব্যস্ত থাকেন বলে কথা বলতে সময় পান না, কিন্তু এই কথাটাকে সুর পাল্টে দিয়ে বলল আমার কাছে যে বলছেন যে আপনি কারোর সঙ্গে কথাই বলেন না, হলো মুশকিল হয়ে গেল। এইখানেই মুশকিল, যে একরকম বললে পরে আর একরকম করে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলেই বুঝতে পারছেন। আমি একজনকে বললাম, এক হুজুরের ক্যাসেট উনি বলছেন যে আপনি এখানে বিতরণ করুন, আমি বললাম সুরে সুন্দর করে বললাম, দেখুন ওনার ক্যাসেট আপনি যাকে যাকে চান দেন, বিলি করুন, কিন্তু এবার আমভাবে বিলি করা যাবে না, কারণ ওতে সমস্যা আছে, সমস্যাটা ভালোভাবেই বললাম। কিন্তু ইনি খুঁজ করলেন কি, সেই হুজুরকে টেলিফোন করে বলে দিলেন কি, যে হুজুর আপনার ক্যাসেট পছন্দ করেন না। হ্যালো, আমি একরকম বললাম আর সে কথাটাকে এইভাবে লাগালো কি, যে আপনার ক্যাসেট পছন্দই করেন না, বা সে হুজুর আমার প্রতি খাপ্পা হয়ে গেলেন, আজও পর্যন্ত সে হুজুরের সঙ্গে কথাবার্তা নেই। এইরকম হয়, চুগলখোররা সম্প্রীতি নষ্ট করে, এরা চুগলখোররা ফাসাদ সৃষ্টি করে, চুগলখোররা এইভাবে বন্ধুদের মাঝে ফাসাদ সৃষ্টি করে এবং সম্প্রীতি নষ্ট করে, বন্ধুত্ব নষ্ট করে দেয়, চুগলখোর সামান্য সুর পাল্টিয়ে দেয়। এই জন্যেই লোকটা বলল, চুগলখোর সত্যবাদী হয় না, যে চুগলখড়ি করে সে কোনোদিন সত্যবাদী হয় না, তার সুর পাল্টে গেলেই মিথ্যা হয়ে গেল, একটা কথাকে সামান্য সুরটা চড়িয়ে দিয়ে বললেই খালাস, দুশ্মনী সৃষ্টি হয়ে যায়। সুলাইমান বাদশা বললেন, তুমি ঠিকই বলেছ, তুমি নিশ্চিন্তে যেতে পারো, ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, ব্যাপারটা সত্যি ছিল এই জন্য মাফ করে দিলেন। বোঝা গেল কি, যে চুগলখোর কোনোদিন সত্যবাদী হয় না। সংসারে বহু কথাই একে অন্যের নিকট বলে থাকে, আলোচনা হয় না, হয় না, শ্বশুর বাড়িতে জামাই ওই জামাই অমক, ওই জামাই অমক, সেই জামাই অমক বললেন, এবার কোনো এক শ্বশুর বাড়ির লোক এক জামাইকে বলে দিলেন আপনার জন্য এই কথা বলছে, বাস হয়ে গেল, হয়ে গেল, এইভাবে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। কিন্তু কত কুটিল মানুষ আছে যারা এই কথা এক সুরে শোনে আর অন্য সুরে বলে চুগলখড়ি করে তাদের মাঝে লাগিয়ে দেয়। যে শুনে, শোনা সুরে তেমন কিছু আকর্ষণ না থাকলে বাজানো সুরে নাগিনের মতো আকর্ষণ থাকে, আর নাগিন যখন বাজানো হয় তখন সাপ কি হয়, নেচে ওঠে। চুগলখোরের এইটাই হচ্ছে অভ্যেস, যে সুরে শুনবে সেই সুরের কথা যদি আকর্ষণ না থাকে তো যার কথা তার কাছে গিয়ে এমন সুরে বলবে নাগিনের মতো, যাতে করে সাপ নাপিয়ে নেচে ওঠে। এই ধরনের লোকের কথা হচ্ছে, এই শ্রেণীর লোকেরা হচ্ছে কথার সাপুরে, যারা সাপ নাচাতে জানে, কথা বলার মাধ্যমে মানুষকে নাচাতে জানে, এ হচ্ছে সেই সাপুরে। বেশ, এতক্ষণ শুনলেন যে চুগলখড়ি করা মোটেই জায়েজ না, কারোর কথা যদি শুনেন বিরুদ্ধে কথা, সে যদি আপনার নিজেরও লোক হয় তো চুগলখড়ি করবেন না। কোন আদর্শবান মুসলিমের নিকট কেউ যদি কারো চুগল চুগলি করে বা তার কেউ গীবত অথবা সমালোচনা করেছে শুনে, তাহলে তার কি করা উচিত? মনে করুন আপনি শুনলেন যে আপনার বিরুদ্ধে একজন বলেছে, একজন চুগলখোর আপনাকে এসে বলল, তখন আপনার কি করা উচিত? নম্বর এক, নিজের মধ্যে সেই ত্রুটি থাকলে সত্তর সংশোধন করে নেন। যদি মনে করেন যে আপনার সমালোচনা করেছে, হ্যাঁ ও ঠিকই আছে কিন্তু পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এবার আপনি হ্যাঁ হুজুর আপনার জন্য বলছিল লোকটা ভালো কিন্তু গাঁটের নিচে কাপড় ঝুলিবে, আপনার রাগা উচিত না। সেই ক্ষেত্রে কি করা উচিত? যাতে করে আপনি গাঁটের নিচে কাপড় না পরেন সেটা আপনি চেষ্টা করুন। আর এটা যাচাই বাছাই করার দরকার নেই, যান গিয়ে সেখানে খবরটা নেন যে সত্যি হুজুর বলেছেন না বলেছেন, দরকার কি? আমার মধ্যে সে দোষ আছে, সে দোষ লোকে বলেছে, তো আমার উচিত হলো সেটাকে সংশোধন করে নেব। নম্বর দুই, চুগলখোর যা বলেছে তা বিশ্বাস না করা, যে লোকটা আমাকে এসে বলল বিশ্বাস করবেন না, কারণ এমনও হতে পারে যে ভুল শুনেছে কিংবা অন্যরকম শুনেছে, এবং এতে তাকে সত্যবাদী বলে না জানা, যেহেতু কোন বিষয়ে তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এমন লোক যে চুগলখুরি বেড়ায় তার শাহাদাত বা তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কারণ কোরআন তাকে ফাসেক বলে অভিহিত করেছে, যে ফাসেক সে কোনদিন গৃহীত হয় না, সাত্তা সাক্ষী কবুল হয় না। নম্বর তিন, তাকে চুগলি করা হতে বাধা দেওয়া, ঠিক আছে বলতে হবে না, ঠিক আছে আপনি বাধা দেন, যখন সে আপনার কথা আপনার কাছে এসে বলছে, আপনার বিরুদ্ধে কেউ বলেছে, তখন আপনি তাকে বাধা দেন, ঠিক আছে আর বলতে হবে না, তার মানে আপনি গুরুত্ব দেবেন না এবং তাকে বাধা দেবেন, যেহেতু অসৎ কর্মে বাধা প্রদান করা যে কোন খারাপ কাজ ঘটতে দেখলে বাধা দিতে হয়, তাই না? আপনি এটা খারাপ কাজ দেখছেন, অতএব আপনি বাধা দেন, যথাসম্ভব তাকে উপদেশ দেওয়া এবং ওই কাজে তাকে লজ্জিত করা উচিত, তাকে লজ্জা দিয়ে ওই কাজ থেকে বিরত থাকতে বলা উচিত। নম্বর চার, আল্লাহর ওয়াস্তে তাকে ঘৃণা করা, যে খবর পৌঁছাচ্ছে তাকে আপনি ঘৃণা করুন, যেহেতু সে পাপী এবং আল্লাহর নিকট ঘৃণ্য, আর আল্লাহ যাকে ঘৃণা বাসে মুসলিমও তাকে ঘৃণা করে, আল্লাহ যাকে ঘৃণা করে মুসলিমও তাকে ঘৃণা করে। হুজুর পাপকে ঘৃণা করো পাপীকে নয়, ঠিক আছে, কিন্তু পাপীকে ঘৃণা না করলে পাপী শাস্তি পাবে কি করে? শুধু পাপকে ঘৃণা করবেন? কেউ যদি চুরি করে আসে, হ্যাঁ চুরিটাকে ঘৃণা করেন কিন্তু চোরকে ঘৃণা করেন না, ছেড়ে দেন নাকি? তাকে ছেড়ে দেওয়া হবে না? ব্যবিচার করে একজন, হ্যাঁ ব্যবিচারটা ঘৃণা করেন, ব্যবিচারীকে ঘৃণা করেন না, ছেড়ে দেন, এতো ভাই খুব মজার কথা হবে তাহলে, এরকম তাহলে কি হবে? তাহলে শাস্তি কোথেকে হবে? তা না, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। তার মানে এটা ঠিকই যে একজন খারাপ মানুষ তাকে ঘৃণা না করে তাকে ফিরিয়ে আনা দরকার, এরকম করুন না ঘৃণা করেই তাকে দূর করে দিলেন, এরকম যেন না হয়। নম্বর ছয়, না নম্বর পাঁচ, যার চুগলি করেছে তার সম্পর্কে কুধারণা না করা, যার কথা আপনার কাছে বলেছে তার প্রতি কুধারণা না করা, যেহেতু কোন মুসলিমের প্রতি বিনা বিচারে কুধারণা রাখা কি গোনার কাজ, ইন্না বাদাদদান্নি এসেম, কিছু কিছু ধারণা আছে যেটা গোনার কাজ, হে ইমানদাররা তোমরা অনেক অনেক কুধারণা করা থেকে দূরে থাকো, তার কারণ এমন এমন ঘৃণা আছে, এমন এমন কি বলে ধারণা আছে যে ধারণা আপনার পাপ, সুতরাং যেটা বলল যার বিরুদ্ধে যার জন্য বলল তার প্রতি আপনি কুধারণা করবেন না। নম্বর ছয়, তা শুনিয়ে সমালোচকের প্রতিবাদ না করতে যাওয়া, আপনি শুনলেন আপনার বিরুদ্ধে অমক বলেছে আপনি চলে গেলেন তেরিয়ান হয়ে সঙ্গে সঙ্গে, এই মেয়ে তুই আমার বিরুদ্ধে এই বলেছিস, তখন সে কি বলবে, কে বলল আমি এ কথা বলি নাই, তখন কি হবে? বুঝতে পারছেন, অনেক সময়ে মানুষ কথা বলে কিন্তু পাল্টে যায় না, যায় না, তখন বলে আমি এরকম বলি নেই, এই নিয়ে বড় ফাসাদ লেগে যাবে, বিশাল ফাসাদ। এই জন্য তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে না যাওয়া উচিত, কেননা সমালোচনা গঠনমূলকও হতে পারে, অথবা ওই চুগলখোর ভুল শুনতে বা বুঝতে পারে, কিংবা অতিরঞ্জন করে মিথ্যাও বলতে পারে। আর জেনে রাখবেন, ছেঁদো কথা মাথার জটা, খুলতে গেলেই লাগে জটা, মাথা জড়া দেন, জটা কাকে বলে, চুলে জটা দেখে যে সাধুদের জটা লেগে থাকে তেল চিটে হয়ে একদম, এটা যত খুলতে যাবেন তত প্যাঁচ লাগবে, না হ্যাঁ চুল ছিঁড়ে যাবে। তো এই কথা যখন আপনি প্রমাণ করতে চাইবেন, কিংবা একটা কথা ঘটেছে উড়েছে সেটাকে যখনই প্রমাণ করতে যাবেন, সেটা একটা বিশাল ঝগড়ায় পরিণত হবে, কারণ যে বলেছে তারও প্যাসেজে লাগবে, সে তখন অস্বীকার করতে চাইবে, আর যখনই অস্বীকার করবে তখন আপনার যে চুগলখোর সে বলবে না তুই মিথ্যা বলছিস, তুই বলেছিস আমাকে, তার সঙ্গে ঝগড়া লাগবে, এর সঙ্গে ওর ঝগড়া লাগবে, নানা রকম বিশাল ফাঁকার সৃষ্টি হবে। সুতরাং ছিঁড়ে কথা মাথার জটা খুলতে গেলেই লাগে জটা, এই জটা খবরদার ছাড়াতে যাবেন না, না হয় সর্বনাশ হয়ে যাবে। নম্বর সাত, যার চুগলি করেছে সত্যাসত্য বিচার করার উদ্দেশ্যে তার পশ্চাতে জাসুসি না করা। যেহেতু আল্লাহ পাক ওয়ালা তাজাসসু বলেছেন কি, ওয়ালা তাজাসসু, তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না, কারো জাসুসি করো না। এখন শুনলেন যে আপনি অমুককে আপনার বিরুদ্ধে অমুক এই কথা বলেছে, সে কথাটা বলেছে কি না সেটা জানার জন্য আপনি সরাসরি না গিয়ে জাসুসি করতে লাগলেন, গোপনে খবর নিতে লাগলেন। তো গোপনে খবর নিতে গিয়ে এক দোষ খুঁজতে গিয়ে আবার অন্য দোষ বেরিয়ে যেতে পারে, তাই না? বলে কেঁচো খুঁজতে খুঁজতে সাপ বেরিয়ে যায়, এমনও হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, খবরদার জাসুসি করো না, গোয়েন্দাগিরি করো না, গোপনে খবর নিতে যেও না, কারণ এক খবর নিতে গিয়ে আরেক খবর, এমন খবর বেরিয়ে যেতে পারে যে তোমার সর্বনাশ হবে তাতে। নম্বর আট, সমালোচকের জন্য কোনো ওজোর ও অজুহাত আছে ধরে নিয়ে তার প্রতি ক্ষুব্ধ না হওয়া। যখন একটা কথা শুনলেন যে বলেছে, তখন আপনি একটা ওজোর খুঁজবেন, হ্যাঁ তাহলে এই জন্য বলেছে, আচ্ছা বলুক গে এই জন্য বলেছে, হয়তো আমার দোষ আছে বা আমার এরকম দেখেছে বলে আমাকে হয়তো বলেছে, কোন একটা ওজোর খুঁজে নেবেন। ওজোর খুঁজে নেওয়ার পর আপনি তাকে ক্ষমা করার চেষ্টা করবেন, বিশেষ করে সমালোচনা তার পাপ ও ফাসেকের উপর হলে রাগ গোসা না করে লজ্জায় মাথা নত করা উচিত। যদি আপনি কোন একটা দোষ আছে যে দোষের কারণে আপনাকে বলেছে, মনে করুন হুজুর মানুষ, আপনি গান শোনেন, এবারে সে গান শোনাটা গিয়ে একজনকে বলে দিয়েছে, এবারে সে হ্যাঁ দেখো তোমার জন্য বলে গান শুনে, আপনি যদি মনে মনে জানেন যে হ্যাঁ সত্যি আপনি গান শোনেন, তাহলে কি করুন, আপনি লজ্জাতে নিজে কি হয়ে যান, নত হয়ে যান। আর আপনি জানেন যে সাধারণত যারা পাপি হয় তারা কিন্তু আবার ফোঁস মেরে ওঠে, তারা ফোঁস মেরে ওঠে, চোরের মায়ের ডাগর গলা হয়, চুরি করেছে তাকে বলা হলো তো সে চুরি করেছে, তার জায়গায় লজ্জিত হওয়ার জায়গাতে সে কি করে, ফোঁস করে ওঠে, আমাকে চোর বললি। হ্যাঁ, এই জন্যেই বাংলাতে বলে বলে, সতীরে বলিলে ঢেমন কোণে বসে কাঁদে, অসতীরে বললে ঢেমন কোমরে কাপড় বাঁধে। সতীকে বললে দেখবেন সে কিছু করবে না, কাঁদবে, কিন্তু অসতীকে বললে সে সাপের মতো ফোঁস করে, আমাকে ঢেমন বলিস, আমাকে এই বলিস সেই বলিস, এই বলে সে কি করে, হ্যাঁ কোমরে কাপড় বাঁধে। সুতরাং এরকম করবেন না। নম্বর নয়, যেমন সে নিজে আদর্শবান চুগলি পছন্দ করে না, মনে করুন আপনি আপনার কাছে চুগলি করল, তো আপনি যেমন আদর্শবান চুগলি পছন্দ করেন না, তেমনি তার উচিত যাতে সে নিজে তাতে আপত্তিত না হয়ে যায়। সুতরাং ওই চুগলখোর সম্পর্কে অন্য কারোর নিকট বলবে না যে ও চুগলি করে বেড়ায়। আপনাকে বললো, আপনি আরেকজনের কাছে বললেন যে দেখো অমুক এসে আমাকে এই কথা বলছে, আপনি গীবত করলেন না করলেন না, আপনি একটা পাপ শুনে আর একটা পাপে পতিত হলেন, এরকম যেন না হয়, যাতে সে নিজে ওর মতো না হয়ে যায়। কথিত আছে যে এক ব্যক্তি উমর বিন আব্দুল আজিজের নিকট কারো চুগলি করলে তিনি তাকে বললেন, এই শোনো, যদি তুমি চাও তাহলে এই সংবাদ আমরা বিচার করে দেখব। কেন? যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যাচাই করে দেখো, তো আমরা যাচাই করে দেখব, তাতে যদি তুমি সত্যবাদী হও তাহলে তুমি তার স্বামী যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোন ফাসিক তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে তবে তা পরীক্ষা করে দেখো, ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আর যদি তুমি ওতে মিথ্যাবাদী হও তাহলে তুমি তার স্বামী যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পশ্চাতে নিন্দাকারী যে একের কথা অপরের না, ওই হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা নিন্দা পশ্চাতে একের কথা অপরকে লাগিয়ে দেয়, পশ্চাতে নিন্দা করে। আর তিন নম্বর এখতিয়ার হচ্ছে, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। কি হলো তাহলে? প্রথম নম্বর হলো যে খবর যাচাই করে দেখব, যদি তুমি সত্যবাদী হও খবর যাচাই করে দেখব, আর যদি মিথ্যাবাদী হও তাহলে তুমি হচ্ছে সেই কি বলে নিন্দাকারী যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে মাফ করে দেব। তখন লোকটা কি বলল, বরং মাফ করে দেন হে আমিরুল মোমেনিন, আমি ভুল করেছি। এগুলো বড় বড় যারা আলেম তারা এইসব জানে না, এরকম ভাবে লোককে ধরা হবে। তো যখনই এই কথা বলল, তুমি হয় ফাসেক না হয় এই না হয় আমরা বিচার করে দেখবো এই সেই, আর না হয় তোমাকে ক্ষমা করে দিই, বলো তুমি ঠিক করে, তখন সে তোমার খারাপ সুযোগ ক্ষমা করে দেন, ঝামেলার দরকার নেই, দিয়ে ক্ষমা চেয়ে নিল, তোমার ইবনে আব্দুল আজিজ তাকে ক্ষমা করে দিলেন। প্রকাশ থাকে যে কারো কোনো অন্যায় কথার নালিশ আমির বা বিচারককে করলে তার চুগলখড়ির মধ্যে সামিল নয়, এমন বহু কথা সাহাবাগণ মোনাফেকদের নিকট থেকে শুনে আল্লাহর নবীকে বলেছেন না বলেননি? হ্যাঁ, ওই যে তবুক যুদ্ধে গিয়ে মোনাফেক আব্দুল্লাহ বিন সাবা কি বলল, হ্যাঁ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কি বলল, এ আমাদের এই কারীদের মতো পেটুক আর দ্বিতীয় কোথাও দেখিনি, খেতে ওস্তাদ আর যুদ্ধে ভীরু, কাপুরুষ, যুদ্ধ করতে পারে না। এই কথা সাহাবি গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন না বলেননি? বলেছেন। মুনাফিকদের বহু কথা আল্লাহ নবীর কানে পৌঁছানো হয়েছে, এগুলো কি চুগলখড়ি? না, এগুলো চুগলখড়ি না, এগুলো চুগলখড়ি বলে না, যেহেতু এর মধ্যে ইসলামের ক্ষতি আছে, এর মধ্যে লোকের মানে ফাসাদ সৃষ্টি হওয়ার বিশেষ ভয় আছে। এই জন্য আপনিও যদি এমন কোন কথা হয়, যদি রাজ্যের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলে, তো সঙ্গে সঙ্গে রাজ্যকে অবহিত করা আপনার জন্য ফরজ, না হলে আপনিও সামিল হয়ে যাবেন। আপনি জানছেন যে ওখানে একদল লোক সন্ত্রাসী তৎপরতা নিয়ে, বোম টম নিয়ে, বন্দুক টন্দুক নিয়ে উপস্থিত হয়েছে, তারা এই হামলা করবে, রাজ্যের উপরে হামলা করবে, দেশের উপরে হামলা করবে, তখন আপনি দেশকে খবর করে দেন, না হলে পরে তাদের মধ্যে যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা তাতে আপনিও সামিল হয়ে যাবেন, ঠিক আছে কিনা? এই জন্য যদি কোনো অপরাধীকে দেখেন সে অপরাধ করতে যাচ্ছে বা অপরাধ করে বেড়ায়, তার কথাটা আপনি কাজের কাছে গিয়ে নালিশ করেন এবং বলুন এই লোক আছে, সেই লোক এই করে বেড়ায়, সুতরাং সেটা চুগলখড়ি না, সেটা চুগলখড়ি না, সেটা বৃহত্তর স্বার্থে নিরাপত্তার খাতিরে না করলে পরে যেহেতু মানুষের ক্ষতি হবে, অনেক লোকের ক্ষতি হবে, সেই ক্ষেত্রে ধরিয়ে দেওয়া। একজন স্মাগলিং করে কিংবা একজন কি বলে মাদকদ্রব্যের ব্যবসা করে, আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন। এই শ্রেণী যদি কোন আমিরের বিরুদ্ধে কেউ কিছু বলছে, আপনি আমিরকে যদি বলে দেন, সেটা চুগলখড়ি বলে না, সেটা কি অভিযোগ করা। তবে হ্যাঁ, মিথ্যা অভিযোগ করলে অবশ্যই পাপ, মিথ্যা অভিযোগ করবেন না, কাউকে ফাঁসানোর জন্য করবেন না, কারোর প্রতি দুশ্মনী আছে বলে আপনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, এটা তো আলাদা কথা, এটা তো অপবাদ দেওয়া হলো, কিন্তু অপবাদ দেবেন না। যদি আপনি ভালো লোক হন তাহলে এই কথা জানলে পরে আপনি কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেবেন, সেটা কিন্তু চুগলখড়ি না। যদিও তার বিরুদ্ধে হলে তো হয়ে গেল চুগলখড়ি, কিন্তু যদি এই শ্রেণীর হয় তাহলে চুগলখড়ি হবে না। আর অন্য শ্রেণীর হবে গীবত। গীবত কেমন? যেমন আপনার রুমের লোক নামাজ পড়ে না, তো আপনি মোতা অফিসে গিয়ে বললেন আমার রুমে একটা লোক থাকে সে নামাজ পড়ে না, এটা গীবত না গীবত না? এটা গীবতের পর্যায়ে ভুক্ত। কিন্তু যেহেতু আপনি নালিশ করছেন কাকে, কার কাছে করছেন? হ্যাঁ, মোতা অফিসে করছেন, যেখানে ওই লোকটাকে নামাজ, আমার হুজুরের কাছে এসে অনেকে বলে হুজুর অমুক জায়গায় লোকেরা মদ খাচ্ছে, অমুক জায়গায় লোকেরা তাস খেলছে, পয়সা দিয়ে তাস খেলছে, অমুক জায়গাতে জুয়ার কাজ চলছে, অমুক জায়গাতে লোকেরা সুদ খাচ্ছে, এটা তার উদ্দেশ্য কি? হ্যাঁ, যাতে করে সব বন্ধ হয়। এগুলো চুগলখড়ি না, এগুলো ইবাদত, এগুলো গীবত না, এগুলো তো ভালো কাজ, এগুলো হচ্ছে ভালো কাজ। খারাপ কাজ হবে তখন যখন আপনি দুশ্মনী করে মিথ্যা বলে আপনি আমার কাছে অভিযোগ নিয়ে আসবেন, কিংবা আপনারা আপোষে, মানে তার দ্বারা তো কিছুই হবে না, খান কাছে গিয়ে একজন সাধারণ লোকের কাছে বলছে এই লোক আছে নামাজ পড়ে না, এটা হলো গীবত। কিন্তু যার কাছে এলে লাভ হবে, যাকে বললে লাভ হবে নামাজ পড়া, তাকে বলা কি, এটা হচ্ছে অভিযোগ, যার মধ্যে একটা কাজ, এটা সে বললে পরে, সে আদেশ করলে পরে কাজটা হবে, এই জন্য তাকে বলা, এটা কিন্তু গীবত না বা চুগলখড়ি না, চুগলখড়ি না। দেশ থেকে টেলিফোন এলো যে অমক অমক লোক এই করছে, এক মেয়ের জন্য বললো সে পর্দা করে না, ঠিক আছে, যখন তাকে চার্জ করে, সে তার উদ্দেশ্য কি, যে ইনি তো হুজুর মানুষ, বড় মানুষ, ইনি যদি নসিহত করেন তাহলে সে হয়তো পর্দা করবে। আমি যখন টেলিফোন করে চার্জ করছি তখন বলছে কোন চুগলখোর আপনাকে বললো, এই যে ওই যে চোরের মায়ের ডাকর গলা, চুগলখোর, সে সব কথা পৌঁছে দেয়, আমরা কি করছি না করছি তা বলে কেন? না, চুগলখড়ি করার জন্য তো বলেনি, সে তার উদ্দেশ্যটা কি ছিল, যাতে নসিহত করে তাকে বোঝানো হয়, এটা চুগলখড়ি বলে না। কিন্তু চুগলখোর নিজেরাই বুঝে না যে এটা আসলেই চুগলখড়ি। যাই হোক, এই হবে বিভিন্ন রকম সংসারে বিভিন্ন রকম চুগলখড়ি আছে। আপনি দেখবেন এক সংসারে বাস করতে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে চুগলখড়ি করে, কার জন্য? মায়ের জন্য। মা হয়তো বেটার বিরুদ্ধে কিছু বলল, লাগিয়ে দিল, স্বামীর কানে তুলে দিল যে তোমার মা তোমার বিরুদ্ধে এই কথা বলে, এইভাবে যায় যায়ের কথা, ভাইয়ের ভাইয়ের কথা ইত্যাদি নিয়ে সংসার সংসার ধ্বংস হয়ে যায়, সংসারে আগুন লেগে যায়, এমন করা সমস্ত সংসারেরই এইরকম অভিজ্ঞতা আছে, আপনাদেরও থাকবে। আমি যেটা বলছি যে আমাদেরকে সাবধান হওয়া উচিত, না আমরা চুগলখড়ি করব আর না চুগলখড়ি করতে দেব, আর না চুগলখড়ির কথা শুনে আমরা মানে অ্যাকশন নেব। অ্যাকশন আর রিয়াকশনের মধ্যে পার্থক্য আপনারা জানেন। অ্যাকশন হচ্ছে কি, যে সঙ্গে সঙ্গে আপনি গরম হয়ে গেলেন, আর তার উল্টো হচ্ছে কি, আপনি শান্ত ঠান্ডা হয়ে গেলেন। গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গরম হলেই মুশকিল, কেমন গরম হলেন, অ্যাকশন কেমন ভাবে নেবেন। আপনি ছাগল নিয়ে আসছেন, হাট থেকে ছাগল কিনে নিয়ে আসছেন, কাঁধে চাপিয়ে নিয়ে আসছেন, একজন বললো মিয়া কুকুরটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ কেন, তখন আপনি চরম করে কুকুর এটা ভালো করে কান ধরে ভালো করে দেখলেন, তারপরে খানিক দূর যেতে যেতে আর এক জায়গায় গিয়ে আবার একজন বলছে মিয়া কুকুরটাকে কাঁধে করে, আসলে চার বন্ধু ওরা করেছে কি, যে লোকটা আসছে তো ওকে এই বলে ছাগলটা যেমন ছেড়ে দেবে না, কুকুর মনে করে আমরা জবাই করে খাবো। আর যেই বলা এই লোকটা ছিল ওই রকম, দুজন তিনজন চারজন যখন বললো হেলমে কুকুর শেষ করলে কুকুরই কিনলেন নাকি, তারা সবাই ঠিকই বলছে আমি হয়তো ভুল ছেড়ে দিল ছাগলটাকে। একে বলে অ্যাকশন রিয়াকশন আর কি, এটাকে কি বলে, এটা আপনি কথাটা লোকের কথাতে আপনি কি হয়ে গেলেন, আপনি পাল্টে গেলেন, এরকম হওয়া উচিত না। বরং আপনাকে কি হতে হবে, শান্ত ক্ষান্ত হতে হবে। হাতি চলতা রহেগা কুত্তা ভোক্তা রহেগা, একদম নিথর ভাবে ঠান্ডা মাথায় বুঝতে হবে যে বলছে ওরা বলছে বলতে দাও, ওরা বলছে বলতে দাও। সংসার ধর্ম এমন আছে, এই জন্য কোনো কোনো জ্ঞানী ব্যক্তি বলেছেন যে সংসার করতে গেলে অনেক সময় চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকতে হয়, কারণ সংসারে যদি সবসময় চোখ খুলে রাখেন কান খুলে রাখেন তাহলে আপনি সংসারে টিকতে পারবেন না। পাঁচজন পাঁচটা আঙ্গুল সমান না, তেমনি বাড়িতে পাঁচজন পাঁচটা মেয়ে ছেলে সমান না, এর বউ আলাদা তোর বউ আলাদা, নিজের বোন আলাদা, নিজের মা আলাদা, নিজের ভাই আলাদা, নিজের বাপ আলাদা, সব এক এক রকমের প্রকৃতি, সমস্ত প্রকৃতি কি এক হতে পারে, ইল্লা মাশা আল্লাহ, যদি কোনো সংসারে শান্তি থাকে আলাদা কথা আল্লাহর দান, কিন্তু অধিকাংশ সংসারে দেখবেন এই ঝামেলা, পৃথক হয় কখন, ভাই ভাই ঝগড়া হয়ে পৃথক হয়, ঝগড়াটা হয় কেন, ওই চুগলখড়ির জন্য, চুগলখড়ি করার জন্য, শ্বশুর বাড়ি থেকে চুগলখড়ি কিবত করে, শ্বশুর বাড়ি থেকে পরামর্শ আসে না, নিজেদের মধ্যেই এই চুগলখড়ি করার ফলে আস্তে আস্তে কি হয়, ভাই ভাই যায় যায় ঝগড়া হয় মিল হয়, তারপরে কি হয় ছাড়াছাড়ি হয়ে যায়। তো আমরা বলার উদ্দেশ্য যে যেন আমরা এই চুগলখড়িদের পাল্লায় বা চুগলখড়ের পাল্লায় না পড়ি, চুগলখড়ের কথায় কান না দিই, চুগলখড়কে কথা বলতে না দিই, চুগলখড়ের কথায় বিশ্বাস না করি, এবং চুগলখড়ের কথা শুনে যেন আমরা প্রতিবাদ করতে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে যেন আমরা প্রতিবাদ করতে না যাই, না নচেত আমরা কিন্তু লাঞ্ছিত হব লজ্জিত হব। এই জন্যই আজকের এই বিষয়টা ছিল চুগলখড়ি নিয়ে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা সুখে ও সুখে ও শান্তিতে সংসার করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।